রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জীবনী আলোচনার আরেকটি নতুন পর্ব। এবং আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে, যখন 18 হিজরি, সেই সময় একটি বিপর্যয় সৃষ্টি হয়েছিল। একদিকে এটি ছিল মানবিক বিপর্যয়, আরেকদিকে ছিল অর্থনৈতিক বিপর্যয়, এবং এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য একটি কঠিন পরীক্ষা। দুর্ভিক্ষের ঘটনা, যে বছরটি পরিচিত ইসলামের ইতিহাসে আমার রামাদা বা দুর্ভিক্ষের বছর হিসেবে, সেই বিপর্যয় নিয়ে আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। এই বছরটিকে নামকরণ করা হয়েছে আমার রামাদা বা ছায়ের বছর, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ এত কম ছিল, উত্তাপ এত বেশি ছিল, যেন মনে হতো যে মানুষ হেঁটে গেলে মানুষের মুখে এসে যে গরম বাতাসের হালকা লাগছে, যেন সেটা আগুনের ছায়ের মতো। 18 হিজরি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণের কয়েক বছর পরের ঘটনা। দীর্ঘ সময় ধরে কোনো বৃষ্টি হচ্ছিল না। জাজিরাতুল আরব, সেখানে আমরা জানি যে এমনিতেই বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, খাদ্যশস্য খুব একটা উৎপন্ন হয় না, তার উপর স্বাভাবিক যা বৃষ্টি হয় সেটাও বন্ধ ছিল। সেই বছর সামান্যতম বৃষ্টির দেখাও তারা পাননি, এবং বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে সেই সময়ে বন্য জন্তু জানোয়ার যারা মরুভূমিতে ঘুরে বেড়াতো, তারাও এত ক্ষুধার্ত হয়ে পড়লো যে তারা বিভিন্ন জনবসতিতে এসে মানুষকে আক্রমণ করে খেতে শুরু করলো। এবং মরুভূমিতে যারা বিচরণ করতো, বেদুইন যারা ছিল, তাদের সেই সমস্ত উপজাতিদের, তাদের গবাদি পশুগুলো খাদ্যের অভাবে একে একে মৃত্যুবরণ করছিল। একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তি এত ক্ষুধার্ত ছিল যে একটি তার যেই পালিত ছাগল ছিল সেটাকে জবাই করার জন্য, সেই মাংস খাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। কিন্তু সেই ছাগলটি এতটাই হাড্ডিসার ছিল যে জবাই করার পর তার কোনো অংশই খাওয়া সেই বেদুইনের জন্য অসম্ভবপর হলো না। সমস্ত আরব উপদ্বীপে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। দলে দলে বেদুইনরা তারা মদিনাতে আসতে শুরু করলো খলিফা আমির আল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে, এই আশায় যে হয়তোবা খলিফা তাদেরকে কোনো সাহায্য করতে পারবেন। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কাছে তাদেরকে সাহায্য দেওয়ার মতো কিছুই ছিল না। মদিনাতে ধীরে ধীরে হাজার হাজার শরণার্থী এসে আশ্রয় গ্রহণ করলো। শরণার্থীদের সংখ্যা কত ছিল, ঐতিহাসিক বর্ণনাগুলোতে বিভিন্ন সংখ্যা উল্লেখ করা হয়েছে। কিছু কিছু বর্ণনায় সেই সংখ্যাকে প্রায় 60,000 শরণার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং এই ক্ষেত্রে আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা যেই সময়ের পৃথিবীর কথা আলোচনা করছি, সপ্তম শতাব্দীর পৃথিবী, সেই সময়ে 60,000 মানুষ এটা একটি বিরাট জনসংখ্যা, কারণ পুরো পৃথিবীতেই সেই সময় জনসংখ্যা ছিল অনেক কম। কাজেই বড় একটি জনগোষ্ঠী তারা সাহায্যের জন্য, খাদ্যের জন্য মদিনায় চলে আসলো খলিফার কাছে। কিন্তু বাস্তবতা ছিল মদিনাও ছিল এই দুর্ভিক্ষের শিকার, এবং সেখানেও মানুষেরা তারা ক্ষুধায় কাতর ছিলেন, খলিফা নিজেও ছিলেন ক্ষুধায় কাতর। এই প্রসঙ্গে কয়েকটি বর্ণনার দিকে আমরা যাচ্ছি, যে বর্ণনাগুলো সামনে রাখলে আমরা বুঝতে পারবো যে সেই সময়কার অবস্থা কত শোচনীয় ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি একজন বেদুইনের সঙ্গে খাবার খাচ্ছিলেন, এবং বেদুইন যা খাচ্ছিল তাকে খেতে দেওয়া হয়েছিল কয়েক টুকরো রুটি এবং সাথে কিছু মাখন। বেদুইন সেই রুটির টুকরোগুলো একটা একটা করে নিচ্ছিল, এবং থালাতে যতটুকু মাখন লেগেছিল সবটুকু রুটির সঙ্গে মিশিয়ে খাওয়ার চেষ্টা করছিল। এবং মাখন শেষ হয়ে আসলো, থালার চারপাশে কিনারার দিকে যতটুকু মাখন অবশিষ্ট ছিল সেটাকে সে রুটি দিয়ে একেবারে মুছে খাচ্ছিল। এভাবে অন্যান্য টুকরোগুলো, থালার চারপাশে লেগে থাকা মাখন অবশিষ্ট যা ছিল সেটুকু তার সঙ্গে মিশিয়ে সে বেশ আগ্রহের সঙ্গে খাচ্ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই বেদুইনের এই খাবার ভঙ্গি এটা খেয়াল করছিলেন, এবং তিনি বললেন যে মনে হচ্ছে তুমি বেশ লম্বা সময় ধরে মাখন খেতে পাওনি। সেই ব্যক্তি উত্তর দিল, আপনি ঠিকই বলেছেন আমিরুল মুমিনিন, আমি লম্বা সময় ধরে দীর্ঘদিন যাবৎ কোনো মাখন বা তেল খেতে পারিনি, কোনো ফ্যাট জাতীয় খাবার আমি খেতে পারিনি, এবং লম্বা সময় ধরে কোনো ব্যক্তিকে আমি এটা খেতেও দেখিনি। কাজেই পরিস্থিতি এতটাই কঠিন ছিল এবং সে বেদুইন এতটাই ক্ষুধার্ত ছিল। মাখন এটা ছিল তাদের খাবারের প্রোটিনের অংশ, বিভিন্ন রকমের চর্বি জাতীয় খাবার, প্রাণীজ চর্বি বা উদ্ভিদ থেকে যে চর্বিগুলো আমরা পাই, যেমন তেল ব্যবহার করা হয় রান্নায়, জল পাইবে অন্যান্য, জল পাইবে অলিভ অয়েল বা এই সমস্ত উদ্ভিদ থেকে যে প্রাপ্ত তেল, সেগুলো মরুভূমির সেই লোকেদের দৈনন্দিন খাবারের তালিকায় সংযুক্ত ছিল। স্বাভাবিকভাবেই মানুষের দেহে প্রোটিনের প্রয়োজন। সেই অবস্থায় যখন খাদ্যের অভাব দেখা গেল, দারিদ্র তাদেরকে ঘিরে তুলল, সেই অবস্থায় তাদের জন্য চর্বি জাতীয় খাবারের আরও বেশি প্রয়োজন ছিল। বর্তমানেও আমরা জানি যে আমাদের প্রত্যেকের জন্যই ফ্যাট জাতীয় খাবার প্রয়োজন, চর্বি প্রয়োজন, প্রোটিন প্রয়োজন। কিন্তু অনেক সময় আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। আমরা এত বেশি খাবার গ্রহণ করি, সেই ক্ষেত্রে অতিরিক্ত চর্বি আমাদের দেহে জমতে শুরু করে এবং তখন পুষ্টিবিদরা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন যে এখন আর আমাদের জন্য চর্বি খাওয়া উপযুক্ত নয়, বরং এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। স্বাভাবিকভাবে যে কোনো একজন মানুষের দৈনন্দিন খাবারের 5 ভাগের 1 ভাগ বা 20% সেখানে ফ্যাট থাকা প্রয়োজন। বেদুইন বলছে যে আমি দীর্ঘদিন যাবৎ নিজে এই ধরনের কোনো ফ্যাট বা চর্বি খাইনি এবং কাউকে সেটা খেতেও দেখিনি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই করুণ অবস্থা দেখে তিনি কসম করলেন, নিজের উপরে শপথ করলেন যে তিনি মাংস কিংবা মাখন এই জাতীয় খাবারগুলো স্পর্শও করবেন না যতদিন না সাধারণ মুসলিমরা, যতদিন না এই উম্মাহ সেই খাবারগুলো খেতে পাচ্ছে। ঐতিহাসিকগণ তারা উল্লেখ করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার এই কসম পূরণ করেছিলেন, অর্থাৎ তিনি তার সেই বক্তব্যের প্রতি সৎ ছিলেন। যতদিন পর্যন্ত সাধারণ মানুষরা সেই খাবার খেতে না পাচ্ছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য সেই খাবার খাওয়া নিষিদ্ধ করে নিয়েছিলেন। এবং এই প্রসঙ্গে তার একটি বিখ্যাত উক্তি, ওমর ইবনুল খাত্তাব তিনি বলেছিলেন যে আমি কিভাবে এই উম্মার প্রতি দায়িত্বশীল হতে পারি, যদি না তারা যে কষ্ট সম্মুখীন হচ্ছে আমি নিজেও সেই কষ্টের সম্মুখীন হই, তারা যে ব্যথা বেদনা সহ্য করছে আমি যদি সেই ব্যথা বেদনা সহ্য না করি তাহলে কিভাবে আমি তাদের প্রতি দায়িত্বশীল হব, কাজেই তাদের সেই কঠিন পরিস্থিতি এটা আমাকেও সহ্য করতে হবে, এটা আমাকেও সম্মুখীন হতে হবে। বাংলা একটি কবিতাতেও কথাটি এভাবে উল্লেখ করা হয়ে থাকে, চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে। কাজেই যখন কোনো একজন ব্যক্তি নিজে কষ্ট অনুভব করে তখন সে আরেকজন দুঃখী ব্যক্তির কষ্ট যন্ত্রণা এগুলো অনুভব করতে পারে। যে কারণে আমরা দেখি রমাদান মাসে যখন আমরা পুরো মাস জুড়ে সিয়াম পালন করি এবং সেই রমাদানের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আরেকটি ইবাদত নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে ফিত্র আদায় করা, সাদাকা প্রদান করা, এবং এটা হচ্ছে রমাদানে পুরো মাস সিয়াম পালন করার পর। রমাদানে যখন আমরা সিয়াম পালন করি তখন আমরা নিজেরা অসহায় দরিদ্র ব্যক্তিদের ক্ষুধার কষ্ট কী সেটা কিছুটা হলেও বুঝতে পারি। কাজে ঈদের আগে যখন রমাদান শেষ হয়ে যায় সেই সময় দরিদ্র মানুষদেরকে খুঁজে বের করে তাদেরকে সাদাকা প্রদান করা, ফিত্রা প্রদান করা, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা বর্ণনা করেছেন যে আমার রমাদা সেই বছরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছিল, ফ্যাকাশে হয়ে গিয়েছিল, বিবর্ণ হয়ে গিয়েছিল। তিনি যেই ধরনের খাবার খাচ্ছিলেন সেটা ছিল একেবারে সাধারণ মানের খাবার, সেই খাবারগুলোতে বিশেষ কোনো পুষ্টিমান এগুলো ছিল না। ফলে কঠিন পরিস্থিতিতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চেহারা কালো বর্ণের হয়ে যায়, শীর্ণকায় হয়ে যায়। শুধুমাত্র শুষ্ক রুটিতেই তার আহার সীমাবদ্ধ ছিল এবং সেই রুটিগুলোকে তিনি কখনো তেল বা সিরকা বা ভিনেগারে ডুবিয়ে সেগুলো খেতেন, এতটাই সাধারণ ছিল তার খাবার। কোনো ধরনের বিশেষ মাংস বা মাখন ইত্যাদি কোনো খাবার তিনি গ্রহণ করতেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খাদেম আসলাম তিনি বলেছেন যে আমরা ভাবতাম আল্লাহ আজ্জা ওয়া জাল যদি আমার রমাদা সেই বছরের দুর্ভিক্ষ দূর না করতেন তাহলে হয়তো বা ওমর ইবনে খাত্তাব এই উম্মার জন্য চিন্তা এবং পেরেশানিতে মৃত্যুই বরণ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে তিনি খুব দীর্ঘ সময়ের জন্য সেই দুর্ভিক্ষ স্থাপন করেননি, আল্লাহর অনুগ্রহে মাত্র 1 বছরের মধ্যেই পরিস্থিতির উন্নতি ঘটল এবং মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভিক্ষের সেই কঠিন পরীক্ষা থেকে মুক্ত করে দিয়েছিলেন। সেই সময় আরও কিছু ঘটনার দিকে আমরা যাচ্ছি। ওমর ইবনে খাত্তাব প্রথমত নিজের উপরে কঠোর নীতি প্রয়োগ করেছিলেন যে বাকি উম্মাহ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তিনি নিজেও সেই একই পরিস্থিতির সম্মুখীন হবেন, কোনো বিলাসিতা বা বিশেষ খাদ্য খলিফা হিসেবে তিনি গ্রহণ করবেন না। শুধু নিজের জন্যই নয় বরং নিজের পরিবারের উপরেও তিনি একই নীতি প্রয়োগ করেছিলেন, তার সন্তানদের ব্যাপারেও তিনি এই বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এক শিশু সন্তান, তার ছেলেদের মধ্যে একজন, তার হাতে ওমর দেখলেন যে এক টুকরো ফল। ওমর ইবনে খাত্তাব বললেন যে মুসলিমরা ক্ষুধায় কাতর আর আমিরুল মুমিনীন তার সন্তান ফল খাচ্ছে। তিনি তার ছেলেকে ধরার জন্য তার হাত থেকে ফলটা কেড়ে নিতে চাইলেন, কিন্তু সেই ছোট ছেলেটি সে ফল দিতে চাইল না এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে পালাল। সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, শিশু সন্তান, সে কাঁদছিল এবং বলছিল যে আব্বা আমার কাছ থেকে এই ফলটা কেড়ে নিতে চাচ্ছে। সুবহানাল্লাহ, যে ছোট সন্তানের কাছ থেকে একটি হাতের ফল কেড়ে নেওয়া যে কোনো পিতার জন্য একটি কঠিন বিষয়, কিন্তু ওমর ইবনে খাত্তাব নিজের আবেগকে সেখানে প্রাধান্য দিচ্ছিলেন না, তিনি তার সন্তানকে তাড়া করছিলেন যতক্ষণ না অন্যান্য লোকেরা তাকে বলল যে আপনার ছেলে এই ফল কিনেছে কিছু খেজুরের বীজির বিনিময়ে, কাজে সে এটাকে ক্রয় করেছে। যখন ওমর ইবনে খাত্তাব দেখলেন যে এটা খরিদকৃত, সে কিনে নিয়েছে কিছু বিনিময়ের মাধ্যমে, তখন ওমর ইবনে খাত্তাব সেটাকে ছেড়ে দিলেন সেই অবস্থাতেই। অন্যথায় ওমর ইবনে খাত্তাব তার ছেলের হাত থেকে সেই ফলগুলো নিয়ে যেতেন। সুতরাং তিনি তার পরিবারের উপরেও কঠোর নীতি প্রয়োগ করেছিলেন সেই দুর্ভিক্ষের কঠিন সময়ে। এ প্রসঙ্গে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে দুর্ভিক্ষ যখন আসলো তাদের উপরে, সেই কঠিন পরীক্ষা সেটাকে ব্যবস্থাপনা করার জন্য তারা কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন রাষ্ট্রের পক্ষ থেকে। পুরো মুসলিম বিশ্বে এই দুরবস্থা সৃষ্টি হয়নি, বরং এটা ছিল শুধুমাত্র জাজিরাতুল আরবে, সেখানেই খাদ্যের অভাব দেখা দিয়েছিল এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। শরণার্থী শিবির স্থাপন করা হয়েছিল, তাদের জন্য তাঁবু তৈরি করা হয়েছিল এবং প্রায় 60,000 মানুষ সেই তাঁবুগুলোতে অবস্থান করছিল। কঠিন পরিস্থিতিতে তাদের মধ্যে প্রায় 2/3 অর্থাৎ প্রায় 40,000 মানুষ ক্ষুধায় আক্রান্ত হয়ে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করল। বেদুইনরা যে পরিবেশে বসবাস করত, মরুভূমির শুষ্ক পরিবেশ যেখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে, সেই মরুভূমির শুষ্ক এবং উত্তপ্ত পরিবেশে ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকমের রোগ জীবাণু এগুলো সার্ভাইভ করতে পারে না। ফলে সেই পরিবেশগুলো যদিও উত্তাপ অনেক বেশি কিন্তু খুবই স্বাস্থ্যকর, বাতাস খুবই বিশুদ্ধ। অপরদিকে শহরের পরিবেশ, অর্থাৎ যেখানে মানুষ ঘনবসতি করে বসবাস করছে, যেখানে পানির উৎস রয়েছে, বিশেষ করে মদিনার আবহাওয়া ছিল কিছুটা অন্যান্য অঞ্চলের তুলনায় স্যাঁতস্যাঁতে এবং সেখানে কিছু ছিল জলাভূমি। ফলে বেদুইনরা যখন কিনা মরুভূমি শুষ্ক পরিবেশে অভ্যস্ত, তারা মদিনার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া তাদের জন্য বেশ কঠিন ছিল এবং তাদের অনেকেই বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়েছিল, বিভিন্ন রকমের জ্বরে তারা আক্রান্ত হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত থেকে আমরা দেখতে পাই, মুহাজির সাহাবায়ে কেরাম যখন তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তারা অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন, জ্বর আক্রান্ত হয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, তারা জ্বর আক্রান্ত হয়ে কবিতা পড়ছিলেন, জ্বরের ঘরে প্রলাপ বকছিলেন। সেই সময় তারা মক্কার জন্য স্মৃতিকাতর হয়ে কবিতা আবৃত্তি করছিলেন। মদিনার আবহাওয়ার সঙ্গে তারাও মানিয়ে নিতে পারছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই সময় তার এই সমস্ত সাহাবীদের জন্য, মুহাজিরদের জন্য দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি বলেছিলেন, ইয়া আল্লাহ, এই মদিনাকে আমাদের নিকট ততটাই ভালোবাসার তৌফিক প্রদান করুন, ততটাই ভালোবাসার পাত্র বানিয়ে দিন, যতটা আমরা মক্কাকে ভালোবাসি কিংবা তার থেকেও বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই দোয়া কবুল করেছিলেন এবং অল্প সময়ের মধ্যেই সাহাবায়ে কেরাম তারা মদিনাকে মক্কার থেকেও বেশি ভালোবাসতে শুরু করলেন এবং এটাই তাদের স্থায়ী আবাস হিসেবে তারা পছন্দ করে নিয়েছিলেন। পরবর্তীতে যখন মক্কা বিজয় হয়েছিল, তখনও তারা মদিনা ত্যাগ করে মক্কায় চলে আসেননি, যদিও মক্কায় ছিল বাইতুল্লাহ, আল্লাহর ঘর, হারাম শরীফ। আবু বকর সিদ্দিক, তার খিলাফার কেন্দ্র ওমর ইবনে খাত্তাব, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এভাবে আলী রাদিয়াল্লাহু আনহু, তারা সবাই মদিনাতেই ছিলেন এবং শেষের দিকে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বাধ্য হয়ে বিশেষ কিছু রাজনৈতিক পরিস্থিতির কারণে খিলাফতের রাজধানী মদিনা থেকে সরিয়ে কুফায় স্থানান্তর করেছিলেন, কিন্তু সেটা ছিল একটি বিশেষ পরিস্থিতির কারণে, অন্যথায় তিনিও মদিনায় থাকাকেই পছন্দ করতেন। কাজে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার কারণে শেষ পর্যন্ত মদিনার সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন যে সেই শরণার্থী শিবিরগুলোতে ওমর ইবনে খাত্তাব কীভাবে মুসলিমদেরকে সাহায্য প্রদান করতেন। আবু হুরায়রা বলছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ইবনে খাত্তাবের উপরে রহম করুন, আমি তাকে সেই কঠিন বছরে আমার রমাদার সময় দেখেছি। আবু হুরায়রা বলছেন যে, আমি দেখেছি যে ওমর ইবনে খাত্তাব তার পিঠে 2 বস্তা নিয়ে এবং তেল হাতে করে নিয়ে শরণার্থী শিবিরগুলোতে যাচ্ছেন এবং যাওয়ার পথে তিনি আমাকে দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে, তুমি কোত্থেকে আসছো আবু হুরায়রা? আমি বললাম, কাছেই, খুব বেশি দূর থেকে নয়। তখন আমি তাকে তার কাজে সাহায্য করতে লাগলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে, আমি যখন শরণার্থী শিবিরে গিয়েছিলাম, সেখানে আরও মানুষ আসছিল। সেখানে গিয়ে তিনি দেখলেন যে মুহারিব গোত্রের 20 মানুষ তারা মাত্রই এসেছে। ওমর ইবনে খাত্তাব তাদেরকে প্রশ্ন করলেন যে, আপনারা কেন এসেছেন? তারা জবাব দিলেন যে, তীব্র ক্ষুধা, খাদ্যের অভাব আমাদেরকে এখানে তাড়িয়ে এনেছে। তাদের সাথে কোনো খাবারই ছিল না। একজন ব্যক্তি দেখালো যে একটি মৃত প্রাণীর ঝলসানো চামড়া, এটা তারা খেতে বাধ্য হয়েছে এবং এতটাই ক্ষুধার্ত তারা ছিল যে একটি মৃত প্রাণীকে তার চামড়া খুলিয়ে নিয়ে সেটা আগুনে পুড়িয়ে খাওয়ার চেষ্টা তারা করছিল এবং হাড় গুঁড়ো করে সাদা পাউডারের মতো বানিয়ে কোনো রকমে সেটাকে গেলার চেষ্টা করছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মুসলিমদের এই কঠিন পরিস্থিতি দেখলেন, তখন তিনি নিজে সেই খাবারগুলো নিয়ে এসে যে বস্তা তিনি বহন করছিলেন সেগুলো নিয়ে খাবার রান্না করতে শুরু করলেন। মালিক বিন আউস তিনি বর্ণনা করে বলছেন, ওমর ইবনে খাত্তাব আমাদের তাঁবুতে এসে খাদ্য সরবরাহ করতেন। যারা অনুপস্থিত ছিল তাদের কাছে তিনি খেজুর অথবা ময়দা কিংবা রুটি পৌঁছে দিতেন এবং এক মাসের জন্য যথেষ্ট হয় এতটুকু পরিমাণ রেশন তিনি তাদের কাছে পাঠিয়ে দিতেন, এবং শরণার্থীদের মধ্যে যারা অসুস্থ হয়ে যেত তাদেরকে তিনি দেখতে যেতেন, সেবা শুশ্রূষা করতেন, এবং মৃত ব্যক্তিদের জন্য তিনি জানাজার ব্যবস্থা করতেন। মালিক বিন আওস তিনি আরও বলছেন যে মানুষের মধ্যে মৃত্যু দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। একবার আমি দেখতে পেলাম যে ওমর ইবনে খাত্তাব তিনি 10 জন মৃত ব্যক্তির জন্য একত্রে জানাজার সালাত আদায় করছেন। দুর্ভিক্ষ যখন শেষ হলো ওমর ইবনে খাত্তাব তখন মুসলিমদেরকে আশ্বস্ত করলেন, বললেন যে আপনারা যার যার বসতভূমিতে নিজ নিজ বাড়িতে ফেরত যান, আমরা আপনাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিচ্ছি। সুতরাং সেই পরিস্থিতি শেষ হওয়ার পর ওমর ইবনে খাত্তাব তাদের নিরাপদে বাড়ি ফেরার জন্য বাহনের ব্যবস্থা নিশ্চিত করেছিলেন। ওমর ইবনে খাত্তাব সেই কঠিন সময়ে কীভাবে এই দায়িত্বগুলো পালন করছিলেন? একদিকে তিনি খলিফা, এর উপর এই কঠিন পরিস্থিতি। তার প্রচুর সময় ব্যয় হচ্ছিল এবং তার সম্পূর্ণ সময়কেই তিনি এই কাজের পেছনে নিয়োজিত করেছিলেন। এবং বর্ণনায় উল্লেখ করা হয়েছে ওমর ইবনে খাত্তাব তিনি রাতের বেলাতেও ব্যস্ত থাকতেন, সারাদিন তিনি কাজ করতেন এবং রাতেও তিনি কাজ করতেন, এশার সালাত আদায় করতেন, এরপর বাড়িতে ফেরত গিয়ে কিয়ামুল লাইল শুরু করতেন এবং দীর্ঘ সময় তিনি সালাত আদায় করতেন। কিয়ামুল লাইল শেষ করার পর তিনি রাতে মুসলিমদের অবস্থা দেখার জন্য পরিভ্রমণে বের হতেন, শরণার্থী শিবিরগুলোতে তিনি যেতেন এবং তাদের কোনো প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করতেন, তাদের সেবায় তিনি সময় কাটিয়ে দিতেন। কাজেই নির্দিষ্ট কোনো ওয়ার্কিং আওয়ার নয়টা থেকে পাঁচটা এরকম নয়, বরং সার্বক্ষণিকভাবে তিনি সেই কঠিন সময়ে তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। খলিফা হিসেবে ওমর ইবনে খাত্তাব এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার যে দায়িত্ব তার উপর ছিল সেই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। অন্যান্য মুসলিম ভূখণ্ডগুলো থেকে তিনি সাহায্যের জন্য আবেদন জানিয়েছিলেন তার গভর্নরদের কাছে, সেখান থেকে তারা ত্রাণ পাঠাচ্ছিলেন। ওমর ইবনে খাত্তাব জরুরি চিঠি পাঠিয়ে এই বিপর্যয়ের সাহায্যের জন্য তাদের কাছে আবেদন করেছিলেন। আমর ইবনুল আস তিনি ছিলেন মিশরের গভর্নর। ওমর ইবনে খাত্তাব তার কাছে চিঠি পাঠিয়ে বললেন যে তুমি আমাদেরকে দেখছো, আমাদের অবস্থা তুমি জানো, আমাদের আশেপাশে মানুষরা তারা মৃত্যুবরণ করছে, অথচ তুমি এবং তোমার আশেপাশের লোকজন মিশরবাসীরা তারা আমোদ প্রমোদ করে জীবন কাটাচ্ছ, কাজেই দ্রুত আমাদের কাছে সাহায্য পাঠাও, দ্রুত সাহায্য পাঠাও। অন্যান্য অঞ্চল থেকে সাহায্য আসতে শুরু করলো। আরব অঞ্চলেই ছিল দুর্ভিক্ষ সবচেয়ে মারাত্মক আকারে। মিশর, ইরাক বা সিরিয়া, শাম, সেই সমস্ত অঞ্চলগুলো এর আওতামুক্ত ছিল, সেখান থেকে সাহায্য আসছিল। কিন্তু সমস্যা হচ্ছে সেই সময়ের পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত ধীরগতির, কাজেই সাহায্য আসার আগেই অনেক মানুষ তারা মৃত্যুবরণ করছিলেন, এবং সেই সময়টাতে কোনো ধরনের আবহাওয়ার পূর্বাভাস জানারও কোনো উপায় ছিল না, ফলে আগাম কোনো পরিকল্পনার সুযোগও তাদের সামনে ছিল না। আমর ইবনুল আস চিঠি পাঠালেন, জবাবী চিঠি। তিনি খলিফাকে লিখলেন যে ত্রাণ আমি পাঠিয়ে দিয়েছি, সেটা পথিমধ্যে রয়েছে, এবং এমন দীর্ঘ এক কাফেলা আমি পাঠিয়েছি যে কাফেলার শুরু অর্থাৎ কাফেলার মাথা থাকবে মদিনাতে এবং শেষ প্রান্ত থাকবে মিশরে। বাস্তবে তিনি 1000 উটের একটি দীর্ঘ কাফেলা পাঠিয়েছেন যেটা ছিল মালামালে পরিপূর্ণ, এবং নৌপথে 20টি জাহাজ ভর্তি খাদ্য সামগ্রী পাঠিয়ে দিয়েছেন, এবং 5000 পোশাক সামগ্রী তিনি পাঠিয়েছেন মিশর থেকে। ইরাকে যিনি গভর্নর ছিলেন তিনিও 1000 উট বোঝাই ত্রাণ সামগ্রী মদিনাতে পাঠিয়েছেন। শাম থেকে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মালামাল ভর্তি 4000 উট পাঠিয়েছেন। আবু উবাইদা তিনি নিজেও মদিনাতে এসেছিলেন। যখন তিনি মদিনায় আসলেন ওমর ইবনে খাত্তাব তাকে সিরিয়া থেকে আসা সেই ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব প্রদান করলেন। আবু উবাইদা সেগুলোকে বিতরণ করলেন, বণ্টন করলেন, সেই দায়িত্ব পালন করলেন। পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে উপহার হিসেবে 40000 দিরহাম প্রদান করতে চাইলেন। আবু উবাইদা সেটাকে নিতে অস্বীকার করলেন। তিনি বললেন যে আমি ভালো আছি, আমরা সচ্ছল অবস্থাতেই আছি, আমাদের এর কোনো প্রয়োজন নেই। ওমর ইবনে খাত্তাব বললেন যে না, আপনি এগুলো গ্রহণ করুন। আবু উবাইদা বললেন যে আমার কোনো দরকার নেই, আমি এগুলো চাই না। ওমর ইবনে খাত্তাব বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবে একসময় আমাকে অর্থ নিতে বলেছিলেন, আমিও বলেছিলাম আমার সেটা প্রয়োজন ছিল না, আমিও সেটা গ্রহণ করতে চাইনি, কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেটাকে রাখতে বলেছিলেন, আমিও একইভাবে আপনাকে বলছি আপনি অর্থগুলো গ্রহণ করুন। সুতরাং ওমর ইবনে খাত্তাব তাকে উৎসাহিত করছিলেন এবং বলছিলেন যতক্ষণ না পর্যন্ত এই অর্থের দিকে আপনার কোনো লোভ সৃষ্টি হচ্ছে বা দৃষ্টি নিবদ্ধিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এগুলোকে গ্রহণ করতে পারেন, এটা হালাল, আপনার জন্য বৈধ, যতক্ষণ না আপনার অন্তরগুলো দুনিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে যায়। সুতরাং ওমর ইবনে খাত্তাব আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে উপহার হিসেবে এবং তার কষ্টের পরিশ্রমের পুরস্কার হিসেবে এগুলো প্রদান করতে চেয়েছিলেন, কিন্তু আবু উবাইদা বললেন যে তিনি এগুলো নিতে চান না, তার কোনো প্রয়োজন নেই। আবু উবাইদা স্বেচ্ছাসেবক হিসেবেই সেই কাজ করতে চেয়েছিলেন, ভলান্টিয়ার হিসেবে। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি 3000 উট পাঠিয়েছিলেন। এভাবে যখন বিভিন্ন অঞ্চল থেকে সাহায্য চলে আসলো তখন মুসলিমদের দুঃখ কষ্ট এটা কিছুটা প্রশমিত হয়েছিল, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ধীরগতির কারণে যখন সাহায্য আসলো অলরেডি অনেক সময় চলে গিয়েছে, ফলে শুরুতেই দুর্ভিক্ষে অনেক লোক মৃত্যুবরণ করেছিল। যারা অবশিষ্ট ছিল তারা সেই সামগ্রী লাভ করার মাধ্যমে তাদের অবস্থার উন্নতি ঘটালেন। ওমর ইবনুল খাত্তাবের একটি উক্তি এই প্রসঙ্গে বিখ্যাত হয়ে আছে। ওমর ইবনুল খাত্তাব সেই কঠিন পরিস্থিতিতে তিনি বলেছিলেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্ভিক্ষকে আরও দীর্ঘায়িত করতেন তাহলে আমি প্রত্যেক ক্ষুধার্ত মানুষকে একজন সম্পদশালী মানুষের কাছে পাঠিয়ে দিতাম, কারণ পাকস্থলী অর্ধেক পূর্ণ থাকলে কেউ মারা যায় না। সুতরাং ওমর ইবনুল খাত্তাব বুঝাচ্ছেন যে একজন সচ্ছল ব্যক্তি যার কাছে খাবার রয়েছে তার অধীনে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে তিনি পাঠিয়ে দিতেন যেন দুইজন তারা ভাগাভাগি করে খাবার খেতে পারে। ওমর বলছেন যদি কারো কাছে পুরো এক বেলার খাবার থাকে আমি তার সঙ্গে একজনকে প্রদান করব যার কিনা কোনো খাবারই নেই, যাতে তারা দুইজন ভাগাভাগি করে খেতে পারে এবং এভাবে সবাই অর্ধেক খেয়েই থাকবে। ওমর বলছেন পাকস্থলী অর্ধেক পূর্ণ থাকলে কেউ কখনো মারা যায় না। এটা ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি বিকল্প পরিকল্পনা যদি সেই দুর্ভিক্ষ আরও দীর্ঘায়িত হতো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ের মধ্যেই সেই দুর্ভিক্ষকে দূর করে দিয়েছিলেন। সেই সময়ে অনাবৃষ্টি হয়েছিল, বৃষ্টি হচ্ছে না, কঠিন পরিস্থিতি মরুভূমিতে, ফলে মুসলিমরা বৃষ্টির জন্য দোয়া করছিলেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে আমি দেখলাম আমার পিতাকে তিনি বারবার একই দোয়া করে যাচ্ছেন। তিনি বলছিলেন ইয়া আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মাকে আপনি আমার হাতে আমার কর্তৃত্বের অধীনে আপনি ধ্বংস করবেন না। আমি যখন কিনা তাদের দেখাশোনার দায়িত্ব পেয়েছি, তাদের কাজে আমি নিয়োজিত, এই অবস্থায় তাদের অবস্থার জন্য আমিই দায়ী। আমার হাতে তাদেরকে ধ্বংস করবেন না, তাদেরকে মৃত্যু প্রদান করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আপনি আমার হাতে ধ্বংস করবেন না। সেই অনাবৃষ্টির সময়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, তাকে অনুরোধ করলেন যে আপনি দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি প্রদান করেন, সালাতুল ইসতিসকা। ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত ছিলেন আমরা তার কাছে যেতাম এবং অনুরোধ করতাম যেন তিনি দোয়া করেন, পরবর্তীতে তিনি দোয়া করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদেরকে বৃষ্টি প্রদান করতেন। এখন তিনি মৃত্যুবরণ করেছেন, কাজেই আমরা তার চাচার কাছে গিয়েছিলাম। অর্থাৎ তখন ওমর ইবনে খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার চাচা আহলুল বাইতের সদস্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কাছে গিয়েছিলেন এবং তাকে অনুরোধ করছিলেন যেন আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি প্রদান করেন। শেষ পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের সেই অনাবৃষ্টি দূর করে দিয়েছিলেন, তাদের উপর বৃষ্টি বর্ষণ করেছিলেন। এই দুর্ভিক্ষের ঘটনা থেকে আমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং তার যেই খিলাফা সরকার ব্যবস্থা ছিল সেটা ছিল একটি ন্যায় নীতিভিত্তিক শাসন ব্যবস্থা, আদলের উপর প্রতিষ্ঠিত, কোনো জুলুম ভিত্তিক শাসন ব্যবস্থা সেটি ছিল না। কিন্তু এরপরেও তাদের উপর আল্লাহর পক্ষ থেকে এই কঠিন অবস্থা কেন সৃষ্টি হয়েছিল? এটা কি তাদের জন্য কোনো গুনাহের শাস্তি ছিল, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তাদেরকে ভুল ত্রুটি থেকে মুক্ত করেছেন, পরিশুদ্ধ করেছেন, তাদের মর্যাদাকে আরও বৃদ্ধি করেছেন? অনেক সময় আমরা দেখি যখন আমরা জুলুম ভিত্তিক শাসন ব্যবস্থাকে এবং বিপরীতে ইসলামিক খিলাফা ইসলামী শাসন ব্যবস্থাকে তুলনা করি, বর্তমানে আমাদের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা নেই এবং যারা দিনের জন্য কাজ করছি তারা অনেক সময় বাকিদেরকে উৎসাহিত করার জন্য এরকম বলে থাকি যে যদি আমরা শরিয়া মেনে চলতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের উপর রহম করতেন, আসমান জমিনের বরকতের দরজাগুলো তিনি উন্মুক্ত করে দিতেন এবং আমাদের হাতে প্রাচুর্য আসতো, বিত্তশালী হয়ে যেতাম আমরা, হয়তোবা আমাদের কাছে প্রত্যেকের কাছে একটি গাড়ি থাকতো, বিশাল বিশাল বাড়ি থাকতো। আবার অনেকে এই ধরনের প্রতিশ্রুতিও দিয়ে থাকে যে যদি আমাদেরকে নির্বাচনে জয়যুক্ত করেন তাহলে আমরা আপনাদের সমস্ত অর্থনৈতিক সমস্যা সমাধান করে দিব, সমস্ত প্রয়োজন পূরণ করে দেব, ইত্যাদি ইত্যাদি। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের কাছ থেকে এই ধরনের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে আমরা ইসলামের জন্য কাজ করব, ইসলামকে প্রতিষ্ঠা করব, পরবর্তীতে তারা কি পাবেন, সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে দুনিয়ার কোনো বিষয়ের দিবেন এরকম ওয়াদা করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে এরকম বলেছিলেন যে তোমরা যদি মুসলিম হয়ে যাও বা ইসলামকে প্রতিষ্ঠা করো তাহলে তোমাদেরকে আমি প্রচুর অর্থ সামগ্রী প্রদান করব? বাইয়াতুল আকাবা, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার নিয়েছিলেন। সেই পরিস্থিতির গুরুত্ব এবং আরবদের কাছ থেকে কী ধরনের বাধার সম্মুখীন হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই বিষয়টিকে একেবারে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন। আনসারদেরকে তিনি বলেছিলেন তাদের জীবন এবং সম্পদ সমর্পণ করতে হবে, কাজেই সেই চুক্তি সহজ কোনো চুক্তি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন আমি চাই তোমরা আমাকে সেভাবেই রক্ষা করবে যেভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করো, তোমরা ভেবে দেখো যে এটা করতে তোমরা রাজি আছো কি না। সাহাবায়ে কেরাম তারা সমস্বরে বলেছিলেন যে আমরা এটা করতে রাজি আছি। এরপরেও কয়েকজন সাহাবি তাদেরকে সেই চুক্তির কঠিন অবস্থা সম্পর্কে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন এবং আনসারদের মধ্যে থেকে একজন সাহাবি দাঁড়িয়ে তিনি বলছিলেন যে এই চুক্তির ফলাফল কী হবে সেটা তোমরা ভালো করে চিন্তা করে দেখো, এর মাধ্যমে সমস্ত আরব এবং অনারব তোমাদের বিপরীতে অবস্থান গ্রহণ করবে, কাজে এটাকে হালকাভাবে নেওয়ার মতো কোনো বিষয় নয়, কাজে যদি তোমরা দৃঢ় থাকো যে এটাকে তোমরা পালন করতে পারবে তাহলে তোমরা এই প্রতিশ্রুতি প্রদান করো, অন্যথায় প্রতিশ্রুতি দেওয়ার পর সেটাকে পালন না করার থেকে প্রতিশ্রুতি দেওয়ার আগেই সেটাকে ফিরিয়ে নেওয়া, এটাই উত্তম। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও একইভাবে তাদেরকে সাবধান করে দিচ্ছিলেন। তিনি বলছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে অবস্থায় আছে সে তার নিজের লোকেদের মধ্যে সুরক্ষিত অবস্থাতেই আছে, কাজেই তোমরা যখন তাকে আমন্ত্রণ জানাচ্ছ তোমাদের ভূমিতে সুরক্ষা প্রদান করবে এই শর্তে, তোমরা সেটাকে ভেবে দেখো। তাকে আমন্ত্রণ জানানোর পর, তোমাদের মাঝে নেওয়ার পর যেন তোমরা এই কথা না বলো যে এখন আমরা অপারগ, এখন আমরা তাকে নিরাপত্তা প্রদান করতে পারবো না। কাজী সাহাবি হুবাব বিন মুনজির এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সাবধান করে বলছিলেন যে তোমরা ভেবে দেখো কোন প্রতিশ্রুতিতে তোমরা একমত হচ্ছ, তোমরা ফুটন্ত পানির মাঝে তোমাদের হাত স্থাপন করতে যাচ্ছ। যে কোনো চুক্তি এটি একটি দ্বিপাক্ষিক বিষয়, এখানে কিছু দেওয়ার বিষয় থাকে, কিছু পাওয়ার বিষয় থাকে। কাজেই আনসাররা দিবেন তাদের জীবন, তাদের সম্পত্তি, তাদের সব কিছু, বিনিময়ে তারা কী পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কী দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিনিময়ে কী দেওয়ার ওয়াদা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়ার কোনো কিছু দিবেন, দুনিয়াতে তাদেরকে সম্পদ দিবেন, সমৃদ্ধি প্রদান করবেন, কিংবা তার সরকারের গুরুত্বপূর্ণ পদে তাদের কাউকে বসিয়ে দিবেন, এই ধরনের কোনো ওয়াদা তাদেরকে প্রদান করেননি, কিংবা এটাও প্রদান করেননি যে আমার পর তোমরাই এই ক্ষমতা লাভ করবে, তোমরা রাজা হয়ে যাবে, শাসক হয়ে যাবে। উদাহরণস্বরূপ অন্য আরেকটি গোত্র, রাবিয়া গোত্র, যখন তাদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে সম্ভাবনা রয়েছে সেটা তারা বুঝতে পেরেছিল। তারা বুঝতে পেরেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই বিজয়ী হবেন। এবং ইরাকের সেই গোত্রটি, রাবিয়া গোত্র, তারা নিজেরা একে অপরের সঙ্গে বলাবলি করছিল যে এই লোকটিকে যদি আমরা আমাদের সাথে নিয়ে যাই, আমরা আরব এবং অনারব সবাইকে খেয়ে ফেলতে পারবো, অর্থাৎ সবার উপরে আমরা যুদ্ধে বিজয়ী হতে পারবো। তারা আশা করছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তাদের সাথে নিয়ে যায় তাকে ব্যবহার করে তারা নিজেরাই উপকৃত হবে। এবং তারা বলল যে আমরা রাজি রয়েছি আপনার প্রস্তাবে, যদি কিনা আপনি আপনার পরে আমাদেরকে রাজত্ব প্রদান করেন এবং আপনার মৃত্যুর পরে ক্ষমতা আমাদের হাতে হস্তান্তর করেন। সুতরাং তাদেরকে দুনিয়ার ক্ষমতা, কর্তৃত্ব এগুলো প্রদান করতে হবে, বিনিময়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিকে তার মিশন বাস্তবায়নে সহযোগিতা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিকে তখন সেই প্রস্তাবের জবাবে কী বলেছিলেন, তিনি বলেছিলেন, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মাইয়েশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, নিশ্চয়ই এই জমিন এটা আল্লাহর জন্য, তিনি যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্যে ক্ষমতা প্রদান করেন, এবং চূড়ান্ত কর্তৃত্ব এটা হচ্ছে মুত্তাকিদের জন্য। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবকে ফিরিয়ে দিয়ে বলেছিলেন যে এই ধরনের কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি আমি আপনাদেরকে প্রদান করব না, বরং ক্ষমতা, রাজত্ব এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, আমার এই সমস্ত বিষয়গুলো দেওয়ার কোনো কর্তৃত্ব নেই। কাজী আনসারগণ তারাও জিজ্ঞাসা করেছিলেন, যখন কিনা তারা রাজি হয়েছিলেন যে তাদের জীবন এবং সম্পদকে তারা ইসলামের জন্য উৎসর্গ করবেন, তারা জানতে চাচ্ছিলেন যে বিনিময়ে তারা কী পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুধুমাত্র একটি শব্দই বলেছিলেন, তিনি বলেছিলেন জান্নাত, অর্থাৎ জান্নাতের ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিতে পারেন, আখিরাতের বিষয়ে তিনি তাদেরকে প্রতিশ্রুতি দিতে পারেন। তখন সাহাবায়ে কেরাম তারা বলেছিলেন, কতই না লাভজনক এই চুক্তি, কতই না লাভজনক এই বিনিময়, জান্নাতের থেকে উত্তম আর কী হতে পারে, আমরা কখনোই এই চুক্তি পরিত্যাগ করব না। সাহাবায়ে কেরাম আনসারগণ তারা তাদের কথার উপর সত্যবাদী ছিলেন এবং ইসলামের জন্য তারা তাদের নিজেদের জীবন, সম্পদ সব কিছুকে অকাতরে উৎসর্গ করেছিলেন। কাজেই এই কথাগুলোর মূল পয়েন্ট হচ্ছে যে মানুষ হিসেবে আমরা কেউ কাউকে দুনিয়ার কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করতে পারি না, এর কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সত্যবাদী থাকি তাহলে অবশ্যই আখিরাতে আমাদের পাওনা সেটা আমরা সম্পূর্ণভাবেই পাবো। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো অবস্থার মধ্যেও পরীক্ষা করতে পারেন, আবার খারাপ কঠিন অবস্থার মধ্যেও পরীক্ষা করতে পারেন। ওমর ইবনে খাত্তাব, তিনি খুলাফায়ে রাশিদা তাদের মধ্যে অন্যতম একজন খলিফা ছিলেন, কিন্তু এরপরেও তার সরকার ব্যবস্থার সময় তার খিলাফতকালে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, লোকজন খাদ্যের অভাবে মৃত্যুবরণ করছিল। কাজে এটা ঘটতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষদেরকে পরীক্ষা নিতে পারেন। ওমর ইবনে খাত্তাব তিনি মুসলিমদেরকে বলছিলেন যে আমাকে তোমাদের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে এবং তোমাদেরকেও আমার মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ উভয় অবস্থার মাধ্যমেই আমাদেরকে পরীক্ষা করেন। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, জান এবং মালের ক্ষতির মাধ্যমে, ফল ফসলাদির ক্ষতির মাধ্যমে, ফল ফসলাদি বিনষ্টের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অবাশ্বিরি সাবিরিন, এবং সুসংবাদ তো সেই সবরকারীদের জন্য, ধৈর্য অবলম্বনকারী ব্যক্তিদের জন্য। কাজেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে সরকার ব্যবস্থা খিলাফা সেটা ছিল আদল ভিত্তিক খিলাফা, ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত, সেখানে কোনো দুর্নীতি জুলুম বা অন্যায় ছিল না। কিন্তু এরপরেও এই কঠিন অবস্থার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তাদেরকে পরীক্ষা করেছেন, এটা কোনো শাস্তির কারণে তাদের উপরে আসেনি। সাহাবায়ে কেরাম তারাই ছিলেন শ্রেষ্ঠ প্রজন্ম। দুর্ভিক্ষ এর বিভিন্ন কারণ রয়েছে। কিছু কিছু সময় এটা ঘটে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন, যেমন অনাবৃষ্টির মাধ্যমে কিংবা অতিবৃষ্টির মাধ্যমে অথবা বন্যার মাধ্যমে ফসলি জমি তলিয়ে যাওয়ার মাধ্যমে কিংবা ভূমিকম্পের মাধ্যমে হতে পারে, অথবা বিভিন্ন রকমের রোগের কারণেও ঘটতে পারে, মহামারীর কারণে হতে পারে। আবার কিছু কিছু কারণ রয়েছে দুর্ভিক্ষের মানবসৃষ্ট কারণ, যেমন বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্ন রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের উপরে অর্থনৈতিক অবরোধ আরোপ করে কিংবা খাবারের সাপ্লাই বন্ধ করে দেয় কিংবা খাদ্যের অসম বণ্টন করে, অথবা কোনো একটি জনগোষ্ঠীকে একটি এলাকা থেকে আরেকটি কঠিন রুক্ষ পরিবেশে স্থানান্তর করে, এগুলো হচ্ছে মানবসৃষ্ট কারণ। যেমন বর্তমান পৃথিবীতে মুসলিম ভূমিতে আমরা দেখতে পাচ্ছি ইয়েমেনে এবং সোমালিয়াতে কিংবা আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে যে দুর্ভিক্ষগুলো সৃষ্টি করা হয়েছে সেগুলো হচ্ছে রাজনৈতিকভাবে মানবসৃষ্ট কারণে মানবসৃষ্ট দুর্ভিক্ষ। এর মাধ্যমে তারা মুসলিমদেরকে সেখানে হত্যা করছে। এর আগে ইতিহাস থেকে আমরা দেখতে পাই 1943 সালে আমাদের এই বাংলায় দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, যখন কিনা ব্রিটিশরা তাদের ক্ষমতা গুটিয়ে যাওয়ার পায়তারা করছিল। এবং 1932 সালের দুর্ভিক্ষ একটি মারাত্মক দুর্ভিক্ষ পৃথিবীর ইতিহাসে, যে সময়ে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া তারা তাদের সীমান্ত এলাকাগুলোতে বসবাসকারী মুসলিমদেরকে হত্যার উদ্দেশ্যে কৃত্রিমভাবে এই দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। বর্তমান পৃথিবীতে এমন একটি পৃথিবীতে আমরা বসবাস করছি যেখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দ্রুত এবং সহজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, এবং খাদ্য উৎপাদনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, জমিনে বরকত দিয়েছেন। কাজেই মানুষের যা চাহিদা তার থেকে অনেক বেশি পরিমাণে খাদ্য উৎপন্ন হচ্ছে। কিন্তু এরপরেও পৃথিবীতে দুর্ভিক্ষ, ইয়েমেন, সোমালিয়া, আফ্রিকাতে, এগুলো হচ্ছে মানবসৃষ্ট কারণে দুর্ভিক্ষ। এবং বিভিন্ন জালিম রাষ্ট্র তারা এই দুর্ভিক্ষগুলো সৃষ্টি করছে অপরদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, অপর মানুষদের উপরে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই ধরনের জুলুম থেকে মুক্ত করুন। ওমর ইবনে খাত্তাব তার সময় দুর্ভিক্ষ, এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল। ওমর ইবনে খাত্তাব তিনি এই বিষয়ে বেশ পেরেশান ছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তিনি ভাবছিলেন যে আমাদের হয়তো কোনো ভুলের কারণে, গুনাহের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হলো কি না। তিনি ভাবছিলেন যে এই দুর্ভিক্ষের কারণ হয়তো বা আমার কোনো গুনাহ কিংবা আমাদের কোনো গুনাহ অথবা আমাদের সমষ্টিগত পুরো উম্মার কোনো অপরাধের কারণে হচ্ছে। কাজেই তিনি মানুষদেরকে উৎসাহিত করছিলেন, আপনারা তওবা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। কোরআনে আমরা দেখতে পাই নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে তিনি বলছিলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন গাফফার, ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। কাজেই বৃষ্টির জন্য যে সালাত আদায় করা হয়, সালাত আল ইসতিসকা, এর মূল অংশ হচ্ছে, নির্যাস হচ্ছে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। ওমর ইবনে খাত্তাব তিনি সালাত আল ইসতিসকা সেখানে দোয়া করছিলেন, খুতবাতে তিনি দোয়া করছিলেন, এবং তিনি বারবার বলছিলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন এবং তওবা করছিলেন। ওমর ইবনে খাত্তাব এই বিষয়গুলোর ব্যাপারে খুবই সংবেদনশীল ছিলেন। তিনি বুঝতেন যেগুলোকে আমরা প্রাকৃতিক বিপর্যয় বলি সেগুলো আসলে কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং এগুলো সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে। কাজেই যখন কোনো একটি দুর্যোগ সৃষ্টি হয়, এর অধিকাংশ ক্ষেত্রেই মানুষ তাদের গুনাহের কারণে সেগুলোকে নিজেদের উপরে ডেকে নিয়ে আসে। ওমর ইবনে খাত্তাবের আমলে মদিনাতে একবার ভূমিকম্প ঘটল, আবারও কিছু সময়ের ব্যবধানে পুনরায় ভূমিকম্প হলো। যখন ভূমিকম্প হলো, ওমর ইবনে খাত্তাব উঠে দাঁড়ালেন, মুসলিমদেরকে একত্রিত করলেন এবং বললেন যে এই ভূমিকম্প সংঘটিত হচ্ছে তোমাদের গুনাহের কারণে, যদি তৃতীয়বার এই ভূমিকম্প ঘটে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, আমি মদিনা ছেড়ে চলে যাব, কাজেই তোমরা গুনাহ করা ত্যাগ করো, গুনাহ করা ছেড়ে দাও। ওমর ইবনে খাত্তাব তাদেরকে বলছিলেন যে হয় তোমরা গুনাহের কাজ বন্ধ করবে অথবা আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। এই কঠিন পরিস্থিতিগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মুসলিমদেরকে তাদের ভুল ত্রুটি থেকে, তাদের গুনাহ থেকে পরিশুদ্ধ করেন, বিশুদ্ধ করেন, পবিত্র করেন। অপরদিকে কাফেরদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদের ভালো কাজের ফলাফল দুনিয়াতেই দিয়ে দেন, যেন বিচারের দিনে তারা এমন একটি অবস্থায় এসে উপস্থিত হয় যখন তাদের সাথে কোনো ভালো কাজের পুরস্কার পাওয়ার অবস্থা থাকবে না, দুনিয়াতেই সেই পুরস্কারগুলো তারা পেয়ে গিয়েছে। অপরদিকে মুসলিমদের ক্ষেত্রে মুসলিমদের ভুল ত্রুটি গুনাহের কারণে যে শাস্তি, তাদেরকে বিশুদ্ধ করা, সেই কঠিন পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই ঘটিয়ে দেন, যেন বিচারের ময়দানে মুসলিমরা গুনাহশূন্য অবস্থায়, বিশুদ্ধ অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হতে পারে। কাজেই এই অবস্থা মুসলিমদের জন্য উভয় ক্ষেত্রেই কল্যাণকর একটি অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে এই দুনিয়াতে পরীক্ষায় ফেলেন, বিপদে ফেলেন, যেন সে দুনিয়া থেকে কোনো পাপ ছাড়াই বিদায় নিতে পারে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই দুর্ভিক্ষের সময়ে হজ কায়েম করাকে স্থগিত রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, শরীয়ার বিধান এটাকে তিনি বিলুপ্ত করেননি, বরং সেই দুর্ভিক্ষের বছরে এটাকে স্থগিত রেখেছিলেন। ওমর ইবনে খাত্তাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন বোঝার যে ক্ষমতা সেটাকে প্রদান করেছিলেন। ওমর ইবনে খাত্তাব তিনি একজন ফকিহ ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে শরীয়ার এই বিধিনিষেধগুলোর মূল উদ্দেশ্য কী। চুরি করলে সেই ক্ষেত্রে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলা, একজন ব্যক্তি কেন চুরি করে, যদি সে লোভের কারণে চুরি করে সেক্ষেত্রে তার উপরে শাস্তি প্রযোজ্য। অপরদিকে যখন সমস্ত এলাকায় দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে, যখন কিনা খাদ্য পাওয়া যাচ্ছে না, মানুষ না খেতে পেরে মারা যাচ্ছে, সেই অবস্থায় যদি কোনো একজন ব্যক্তি চুরি করে ফেলে কিংবা কোনো খাদ্য অন্যায়ভাবে নিয়ে ফেলে, সেই ক্ষেত্রে শাস্তি কায়েম করা যায় না। হদ কায়েম করার জন্য যে শর্তগুলো সেগুলো সেই সময়ে উপস্থিত থাকে না। ওমর ইবনে খাত্তাব তিনি বলেছেন, যখন দুর্ভিক্ষ থাকে সেই অবস্থায় হাত কাটা যায় না। ইমাম আহমদ বিন হাম্বলকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল যে আপনিও কি এই বিষয়ের সঙ্গে একমত। ওমর ইবনে খাত্তাব যা বলেছিলেন, তিনি বলেছেন যে অবশ্যই আমি একমত, যখন খাদ্যের অভাব দেখা যায় এবং মানুষ বাধ্য হয় খাদ্য না পাওয়ার কারণে, সেই কঠিন পরিস্থিতিতে দুর্ভিক্ষের সময়ে কোনো হাত কাটা যায় না, যদি কেউ ক্ষুধার কারণে কোনো খাদ্য চুরি করে থাকে। এই প্রসঙ্গে একটি ঘটনাও সংঘটিত হয়েছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে। হাতিব রাদিয়াল্লাহু আনহু তার কয়েকজন খাদেম ছিলেন, দাস ছিলেন, তারা খুবই ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। খাদ্য না পেয়ে তারা একজন ভিন্ন ব্যক্তির মালিকানাধীন যেই উট ছিল সেটাকে ধরে নিয়ে আসলেন, জবাই করলেন এবং সেটাকে খেয়ে ফেললেন। পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাতিব রাদিয়াল্লাহু আনহু সেই দাসদেরকে কোনো শাস্তি প্রদান করেননি কিংবা তাদের হাত কাটার কোনো বিধানও প্রদান করেননি, বরং তিনি তাদের যিনি মনিব ছিলেন হাতিব রাদিয়াল্লাহু আনহু তাকেই নির্দেশ দিয়েছিলেন যে আপনি সেই ব্যক্তির উটকে জবাই করা হয়েছে, এর ক্ষতিপূরণ আপনার পক্ষ থেকে প্রদান করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাতিবকে বলেছিলেন যে আপনি আপনার এই গোলামদেরকে ব্যবহার করছেন এবং তাদেরকে কাজ করাচ্ছেন, তাদেরকে ক্ষুধার্ত বানিয়েছেন, কাজেই তারা যদি এই অবস্থায় কোনো কিছু খেয়ে নেয় এটা তাদের কোনো অপরাধ নয়, বরং এর অনুমতি তাদের রয়েছে। পরবর্তী প্রসঙ্গে আমরা যাচ্ছি। সুবহানাল্লাহ, সেই একই বছরে, দুর্ভিক্ষের বছরে আরেকটি বিপর্যয় দুর্যোগ সৃষ্টি হয়েছিল 18 হিজরিতে। সেটা হচ্ছে একটি মহামারী সৃষ্টি হয়েছিল, প্লেগ রোগ দেখা দিয়েছিল, আমোয়াসের প্লেগ। আমোয়াস এই স্থানটি হচ্ছে জেরুজালেমের খুব কাছে আল কুদস, সেখানের একটি ছোট গ্রাম। সেখান থেকেই এই রোগের শুরু, পরবর্তীতে সমস্ত শাম অঞ্চলে সেটা ছড়িয়ে পড়ে এবং একে একে মহামারী আকারে মুসলিমরা মৃত্যুবরণ করতে শুরু করেন। ওমর ইবনে খাত্তাব খলিফা হিসেবে তিনি সিদ্ধান্ত নিলেন, সেখানে গিয়ে পরিস্থিতি দেখবেন, মুসলিমদের অবস্থা দেখবেন, শামের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাচ্ছেন। এই অবস্থায় লোকজন তাকে জানালেন যে আপনার সেখানে যাওয়া উচিত হবে না এবং তাকে বললেন যে আপনি শামে যাওয়া থেকে বিরত থাকুন। ওমর ইবনে খাত্তাব সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন, শুরা করলেন এবং তারা দুই ভাগ হয়ে গেলেন, কেউ কেউ বললেন যে আপনি সেখানে যান, কেউ বললেন যে আপনি সেখানে যাবেন না। এই অবস্থায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি হাদিস জানি এবং আমাদের দেখি যে হাদিসটি রয়েছে মুসলিম শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি তোমরা শুনে থাকো যে কোনো শহরে জনপদে প্লেগের আবির্ভাব ঘটেছে তাহলে তোমরা সেখানে প্রবেশ করো না, আর যদি তুমি সেই জনপদেই অবস্থান করে থাকো তাহলে সেখান থেকে বাইরে বের হইও না। কাজে এই হাদিসের কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সম্মত হলেন এবং শামে না গিয়ে মদিনাতেই অবস্থান করলেন। শামে সেই সময় মুসলিমরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় ছিলেন এবং সেই অঞ্চলগুলো তারা বিজয় করছিলেন। সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুবই ভালোবাসতেন, তার খুবই কাছের একজন মানুষ ছিলেন তিনি, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবি। ওমর ইবনে খাত্তাব আবু উবাইদার কাছে একটি চিঠি লিখলেন। ওমর লিখলেন যে আমার কিছু জরুরি বিষয় রয়েছে যেগুলো আপনার সঙ্গে আলোচনা করা প্রয়োজন এবং সেগুলো সামনাসামনি বসে, সরাসরি বসে কথা বলতে হবে, কাজে এই পত্র পাওয়ার পর এটাকে ফেলে দিবেন না, আপনি দ্রুত এখানে চলে আসবেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন যে ওমর ইবনে খাত্তাব আসলে কী বলতে চাচ্ছেন বা কেন তিনি এই চিঠি পাঠিয়েছেন। তিনি যাচ্ছিলেন যেন আবু উবাইদা সেই মহামারী আক্রান্ত এলাকা থেকে বের হয়ে আসেন। একটি কারণ এটা হতে পারে যে আবু উবাইদা যেখানে বসবাস করছিলেন সম্ভবত সেই অঞ্চলে তখনও প্লেগ এসে পৌঁছায়নি। আবু উবাইদা তিনি জবাবি চিঠি লিখলেন ওমর ইবনে খাত্তাবের কাছে। তিনি বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি কেন আমাকে আসতে বলছেন সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি রয়েছি আমার সৈনিকদের সাথে এবং আমি চাই না তাদের উপরে আমাকে প্রাধান্য দিতে। অর্থাৎ সেনাপতি হিসেবে আবু উবাইদা তিনি চাচ্ছেন না যে তিনি তার অধীনস্থ সৈনিকদেরকে এখানে একাকি ফেলে রেখে নিজে নিরাপদে চলে আসবেন। সুতরাং তাদের মধ্যে এই একতা ইউনিটি ছিল, তারা যা ঘটবে পরিস্থিতি একত্রে তার সম্মুখীন হবেন, সেনাপতি কিংবা সাধারণ সৈনিক। আবু উবাইদা লিখেছেন চিঠিতে, তাদের সঙ্গে যা ঘটতে যাচ্ছে সেটা আমার সঙ্গেও ঘটতে যাচ্ছে, কাজে আমি তাদের সঙ্গে থাকব যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যাপারে তার সিদ্ধান্ত প্রকাশ করেন, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এখানেই অবস্থান করার অনুমতি প্রদান করুন। আবু উবাইদা তিনি ইচ্ছা করলে সেখান থেকে চলে আসতে পারতেন, তার হাতে সময় এবং সুযোগ দুইটাই ছিল, কিন্তু তিনি তার অধীনস্থ মুসলিম সৈনিকদেরকে ছেড়ে চলে আসতে চাননি, কাজেই তিনি ছিলেন একজন সার্থক সেনাপতি, একজন সার্থক নেতা। ওমর ইবনে খাত্তাব তিনি শাম থেকে সমস্ত মুজাহিদিনদেরকে ফিরিয়ে আনার কোনো আদেশ প্রদান করতে পারছিলেন না, কারণ সেটা ছিল একটি সীমান্তবর্তী এলাকা, রিবাতের ভূমি, জিহাদের ময়দান, কাজেই সেখান থেকে তাদেরকে নিয়ে আসার কোনো সুযোগও ওমরের হাতে ছিল না। সেই প্লেগের কারণে আমরা দেখতে পাই যে আবু উবাইদা তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছিলেন, এবং আরও অনেক বিশিষ্ট সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ বিন আবু সুফিয়ান, সুহাইল বিন আমর, উতবা বিন সুহাইল বিন আমর রাদিয়াল্লাহু আনহুম, এই সমস্ত বিশিষ্ট সাহাবা একরাম তারা সেখানে মৃত্যুবরণ করেছিলেন। প্রকৃতপক্ষে সেই আমুয়াসের প্লেগে 20,000 মুসলিম প্রাণ হারিয়েছেন বলে মুসলিম ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, যা ছিল সেখানে নিয়োজিত সমস্ত মুসলিম সৈন্যবাহিনীর অর্ধেক, কাজে 50% তারা সেখানে মহামারীতে মৃত্যুবরণ করেছেন। সুতরাং সেটা ছিল একটি ভয়ঙ্কর দুর্যোগ। রোমানরা যদি চাইতো যে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের সেই বিজিত অঞ্চলগুলো পুনরায় তারা দখল করে নেবে, হয়তো সেটা তারা করতে পারত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে একটি ভীতি সৃষ্টি করে দিয়েছিলেন, তারা সেই প্লেগের কারণে, মহামারীর কারণে ভীত ছিল, তারা সেই অঞ্চলে প্রবেশ করতে আগ্রহী ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লেগে যারা মৃত্যুবরণ করে তাদের সম্পর্কে হাদিসে আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন, আমার উম্মতের জন্য প্লেগ শহীদের মর্যাদা, যারা প্লেগে মারা যাবে তারা শহীদের মর্যাদা প্রাপ্ত হবে। আবু উবাইদা মুয়াজ ইবনে জাবাল তারা সেই অবস্থায় প্লেগে মৃত্যুবরণ করেছিলেন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদ হিসেবেই কবুল করেছেন, শহীদের মৃত্যু তাদের জন্য নির্ধারিত করে রেখেছিলেন। আবু উবাইদা তিনি শুরুতে দেখেছিলেন যে প্লেগ ছড়িয়ে যাচ্ছে তার সৈনিকদের মধ্যে, কিন্তু তিনি আক্রান্ত হচ্ছেন না। এই অবস্থায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, আমার জন্য প্লেগের নির্ধারিত অংশ কোথায়? এই দোয়ার পর তিনি আক্রান্ত হলেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি আবু উবাইদা তার মৃত্যুতে খুবই মর্মাহত হলেন, কারণ আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন বিশিষ্ট সাহাবি, তার মর্যাদা আমরা সবাই অবগত, তিনি তাকে খুবই ভালোবাসতেন, পাশাপাশি তিনি ছিলেন মুয়াজ ইবনে জাবালের একজন ঘনিষ্ঠ সাথী, একজন বন্ধু। তিনি যখন দেখলেন যে আবু উবাইদা তিনি প্লেগে মারা যাচ্ছেন, প্লেগে আক্রান্ত হয়েছেন, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একই দোয়া করলেন, তিনিও বললেন, ইয়া আল্লাহ, আমার জন্য নির্ধারিত প্লেগের অংশটি কোথায়? এরপর তিনি নিজেও আক্রান্ত হলেন এবং তার সন্তান মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সন্তান আব্দুর রহমান তিনিও প্লেগে আক্রান্ত হয়েছিলেন এবং তিনি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করছিলেন মুয়াজের চোখের সামনে। সুতরাং পুত্র মারা যাচ্ছে পিতার চোখের সামনে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তার পুত্র আব্দুর রহমানের কাছে গিয়েছিলেন এবং অসুস্থ অবস্থায় তাকে দেখলেন এবং তাকে সবর করার উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, হে আমার সন্তান, হে আমার ছেলে, সবর করো, সবর করো। এবং সেই অবস্থায় তার সন্তান মুয়াজ ইবনে জাবালকে বলছিলেন, হে আমার পিতা, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যেই পাবেন। এর মাধ্যমে আমরা আমাদের আজকের পর্ব শেষ করছি। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সরকার, খিলাফা সরকার ব্যবস্থার অর্থনীতি সম্পর্কে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।